ডাক্তার তবে দেনমন হয়। আর ফোনের টাকায় কিন্তু বাকির আগে বিয়ে করবো না, ফোনের টাকা সব করো তবে বিয়ে পড়াবো, তাহলে উঠে চললাম। অনেক জায়গাতে বিয়ে হয়েও যায়, বিয়ের টাকা ফোনের টাকা বাকি থাকে বলে, যৌতুকের টাকা বাকি থাকে বলে। মাশাআল্লাহ যৌতুকের সঙ্গে এত চালাক হয়েছে, আর বলার গয়না ও কাপড়াদি কাঁসের থালায় আনে, কাঁসের থালায় আনতে বলছে। বিয়ে পড়ানোর সময় থালা জেন মহরের জেওরাতির সাথে পান সুপারি রাখা, দেখেছেন আপনারা পান সুপারি রাখে। আর অনেক সময়ে বিয়ে পড়াবার সময়ে হুজুর জিজ্ঞেস করে বিবি বালেগা, বিবি বালেগা না বলে তো বাপই দিতে যান, বিয়ে দিচ্ছে তখন বালেগা না বালেগা প্রশ্ন করা কি দরকার, কিন্তু করতে হয় করে, বিবি বালেগা হ্যাঁ বিবি বালে, বিয়ে পড়াবো হ্যাঁ পড়ান, তো ঠিক আছে। এবারে উকিল কে, সাক্ষী কে, আর অমুক কে, দিয়ে তিনজন না চারজন পাঠানো হয় মেয়ের কাছে, মেয়ের কাছে গিয়ে এবারে বলা অমুক গ্রামের ছেলে, অমুক গ্রামের অমুকের ছেলে এত টাকা নগদের এত টাকা মোহরের বিনিময়ে তোমাকে সাজিত করতে এসেছে, তুমি কি রাজি আছো? তখন মহিলা পাশ থেকে কি বলে পর্দার আড়াল থেকে, পর্দা তো নেই ওখানে একটু শাড়ি টাঙানো হয় আর কি, তো কি বলে, বলে হু। অনেক সময় বলতে লজ্জা করে, তখন পাশ থেকে একজন বলে দেয় হু, জানি না কি এখন বলে, সে হু নিয়ে তো লাভ থাকে, স্ত্রীর কাছে অনুমতি নেবে তার বাপ, সেই অনুমতি নিয়ে হুজুরকে বলবে হুজুর আমার মেয়ে বিয়ে পড়িয়ে দেবে, তার কারণ আমার মেয়ে রাজি আছে না আছে তুমি সেটা বিয়ে দিচ্ছি, আবার নতুন করে এদের আনতে যাবে কেন? আবার ওই সময় মেয়েটাকে পীরের ওপর বাসানো হয়, এখন লাতা পরানো হয়, উল্টো করে শাড়ি ছায়া ব্লাউজ পরানো হয়, এটাও আমরা জানি, উল্টো করে শাড়ি ছায়া ব্লাউজ পরানো হয়, এসব গুলো কি প্রথা? এগুলো আমাদের প্রথা? ইসলামী প্রথা? ইসলামী প্রথা না, এই হু নেওয়ার প্রথা, ঈদের নেওয়ার প্রথা ইসলামী এরকম নাই। বাপের অনুমতি ক্রমে মেয়ের বিয়ে পড়ানো হয়, অনুমতি দরকার হলে বাপ নেবে, না পারলে মায়ের দ্বারা নেবে, ভাবের দ্বারা নেবে। আবার হুজুর নতুন করে উকিল সাক্ষী, তারপর তুমি কোন হো? আমি আমি উকিল, তুমি কোন হো? আমি সাক্ষী, বিবিসি অভিযান দিয়েছে, তিনবার করে বললি, তিনবার তো বলে বসুন না পারা, তারপরে বিয়ে পড়ানো হবে না, আমার ভগবান সাল্লি আলা, বিয়ে পড়ানোর পর অনেক জায়গাতে আবার কেয়াম হয়, অনেক জায়গাতে দরুদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদ না হবে, তারপরে নতুন সুন্দর করে দোয়া, আর ঘন্টা ধরে দোয়া, বরকনের জন্য দোয়া হয় না, না না ধান ধানতে শিবের গীত, অত দোয়া হুজুরের মুখস্থ নাই, বড় ধরে একটা দোয়া মুখস্থ তাও আছে কিন্তু বারাক আল্লাহ লাকা ওয়া বারাক আলাইকা ওয়া জামা বাইনাকা ওয়া বাইনা, এই দোয়াটা হুজুররা বলছে কিনা কান করে শুনবে, আমি যদি না বলি আবার এক মজলিসে গেলাম, সে আধ ঘন্টা দোয়া করবে কি দিয়ে, তো মুখস্থ পুঁজি তো কম আছে, একবার আরবিতে বলছে সেটা তো উঠতে তো আল্লাহর কসম, এই তিন রকম, তার একই দোয়া তিন রকম বলছে, তার তাহলে আধ ঘন্টা হবে না। এইগুলো এই যে এগুলো আমাদের দুর্নাম করা, দিকে ফেললে নিজের উপরই পড়ে, তবুও যেটা হক সেটা বলতে কোনো বাধা নেই, এটা আপনারা সোচ্চার হবেন, যারা সত্য জানছেন মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে বিয়ে পড়ানো হয়ে গেল, তারপরে গ্লাসে শরবত নিয়ে এলো আর একখানা পান নিয়ে এলো, দিয়ে বরকে বলা হবে আখানা খান, আখানা শরবত খান, আর সে বেচারি খায় না, অধিকাংশ মেয়েরা খায় না আমি জানি, ওই ওই সময় খায় হয়েছে বটে, এত তাড়াতাড়ি মহাপদ সৃষ্টি হয়ে গেলে একটা খানা ফেলে দেয়, বুঝতে পারলেন? আচ্ছা এই একটা কথা, তার সাথে আপনার স্বামী যাই হোক কাছে নিয়ে আসবে, এক জায়গায় নিয়ে আসবে, বিয়ে পড়ানো হয়ে গেল, পুরুষকে নিয়ে এসে ঘরে ঢুকে দিয়ে হলো মেয়েদের মূর্তি সেবা, মেয়েদের মূর্তি বসত, মহিলাকে সাজিয়ে নিয়ে এসে আপনার স্বামীর পাশে বসিয়ে দিল, শালিরা এসে গাঁট ছড়া বেঁধে দিল, এর রুমাল নিয়ে আর ওর বন্যা নিয়ে বেঁধে দিল, শাড়ি নিয়ে বেঁধে দিল, তারপরে খাবার এলো, খাওয়া দাওয়া এবারে হাত ধোয়ার না তোলা হয় যতক্ষণ না টাকা দিয়েছে, টাকা ছড়াছড়ি এখানে, তারপরে আবার শাশুড়ি আসবে পেছন দিকে চিনি খালা, চিনি অনেক জায়গাটা আছে, আয়না নিয়ে দেখাবে, আয়না নিয়ে ও কন্টাক্ট দেখাবে, বাবা দেখলে নানি আর কি কি দেখলে তোমার পাঁচ ছেলে কালা কোলা ফল খাওয়া দেখলাম এইগুলো কেলেঙ্কারের কথা না, কত বড় খুব কথা। তারপরে আবার বরকে উঠিয়ে গাড়িতে লজ্জা লাগে না, লজ্জা হয় না, তা লজ্জা হবে না তো, সমাজ ঢিকে হয়ে গেছে, সমাজের লজ্জা ছিল তা উঠে গেছে। একটু সামান্য পরিমাণ যদি লজ্জা থাকতো আপনার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকালে আপনার চোখে ফাইটিং মার জন্য তৈরি করতেন, তাই না? কিন্তু আপনি তো গর্ব করে আপনার স্ত্রীকে নিয়ে যান, বেশ করে শেষ করে দিচ্ছি। তারপরে আপনার বধূ বিদায় হওয়াকালে বা আপনি জামাই বিদায় হওয়াকালে আপনার সালাম করেন না, করেন না এবং একজন নির্মল স্বচ্ছ সফল মুসলমান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ। সামনে উনি সামাজিক এবং বাস্তবমুখী যে সমস্ত কুসংস্কার এর চিত্র তুলে ধরেছেন, পরবর্তীদের কি এর একটা অনুমান আমাদেরকে দিয়েছেন যার বিস্তারিত ব্যাখ্যা